حضرنا من البيوت حتى لا يفهم الناس. تعرف لا طيب لا تجي لوق لك دي بزازة هذه مسجدتها ها اذا مسجدت طيب لو يبتعدون شوي يبتعدون ها বিশ্বাস বাড়বে আমাদের প্রতি, সেই হিসাবে আমাদের এখানে আসা। আর বুঝতেই পারছেন সেখানকার লোকের রাজনীতি সহানুভূতি সমস্যা হলে অনেক ক্ষেত্রে সন্দেহ হয় এই লোকটাকে পয়সা দিচ্ছি পয়সাটা কি করছে খেয়ে নিচ্ছে السادس اثنان খুসা সিত্তা আমরা আসলে বাজার দিয়ে কিন্তু করে ফেলে পাচ্ছিটা করাতে বেশি মাদিগিনা।